শোনো ফরমান হাদিসেরি, শোনো ফরমান হাদিসেরি, ও মুমিন গো মুমিনা, এমন আসিবে জামানা, কিয়ামতের নিশানা। শোনো ফরমান হাদিসেরি, ও মুমিন গো মুমিনা, এমন আসিবে জামানা, কিয়ামতের নিশানা। প্রথম উঠিয়া যাইবে দেখো ওই কাজের হক বিচার, আর মানুষ রবে রবে না কারো মনুষ্য ব্যবহার, ও গো মানুষ রবে রবে না কারো মনুষ্য ব্যবহার, না ফরমানি করবে তারা মাতা পিতার মানবে না, এমন আসিবে জামানা, কিয়ামতের নিশানা। শোনো ফরমান হাদিসেরি, ও মুমিন গো মুমিনা, এমন আসিবে জামানা, কিয়ামতের নিশানা। মাদ্রাসা মসজিদ দিন ইদারা দেখবে গো অতি, আর যোগ্য ইমাম পাওয়া যাবে না জাহেল করবে ইমামতি, ও গো যোগ্য ইমাম পাওয়া যাবে না জাহেল করবে ইমামতি, ভরপুর জামাত মসজিদে, ভরপুর জামাত মসজিদে আসল নামাজি মিলবে না, এমন আসিবে জামানা, কিয়ামতের নিশানা। নারী পুরুষে পাক কোরআন পড়বে না সকাল সাঁঝে, আর টিভি সিনেমায় পেপার পত্রিকায় রবে তারা মজে, ও গো টিভি সিনেমায় পেপার পত্রিকায় রবে তারা মজে, রোনা যারে দিনদারি, রোনা যারে দিনদারি, না রবে কেউ একজনা, এমন আসিবে জামানা, কিয়ামতের নিশানা। শোনো ফরমান হাদিসেরি, ও মুমিন গো মুমিনা, এমন আসিবে জামানা, কিয়ামতের নিশানা। বেপর্দা হয়ে নারী সমাজ চলবে ঘোড়ার মতো, আর দুনিয়াদারি পুরুষ তার পায় করবে মাথা নত, ও গো দুনিয়াদারি পুরুষ তার পায় করবে মাথা নত, নারী ছাড়া পুরুষ কেউ গদিতে বসবে না, ও গো নারী ছাড়া পুরুষ কেউ গদিতে বসবে না, এমন আসিবে জামানা, কিয়ামতের নিশানা। শোনো ফরমান হাদিসেরি, ও মুমিন গো মুমিনা, এমন আসিবে জামানা কেয়া মো তেরে নিশানা।